হয় একসাথে খায়, একটা মুরগি দিলে পাঁচটা আটটা লোকে বসিয়ে দিলে একটা মুরগির কেউ ট্যাং সবাই ট্যাং খেতে চায়। হ্যাঁ, যে যার দিকে ট্যাং থাকে না সেও ট্যাংটাকে নিয়ে চিপে খেতে চায়, এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খায় চারদিক থেকে। মুসলিম উম্মাহকে সমস্ত জাতি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাবে, এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। আমরা চোখে দেখছি যে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তারপর আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে কাফের আছে, মুসলমানদের মধ্যে মুশরিক আছে না নেই, মুসলমানদের মধ্যে মুনাফিক আছে না নেই। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি মুনাফিক থাকে, যে যুগে কোরআন অবতীর্ণ হচ্ছে, যখন মুনাফিকরা ভয় করতো যে আরে আমরা যদি এরকম কিছু করি, ষড়যন্ত্র করি, তো হয়তো বা কোন সুরা অবতীর্ণ হয়ে আমাদের মনের খবর প্রকাশ করে দেওয়া হবে, তা সত্ত্বেও মুনাফিক রয়েছে সমাজে, তাহলে আমাদের মতো যুগে যখন মুনাফিকের মনের খবর কেউ জানতে পারবে না, তখন মুনাফিক থাকবে থাকবে না। আল্লাহ, মুনাফিক এত মুনাফিক, দাড়ি রেখে লম্বা টুপি বা গোল টুপি যাই হোক টুপি নিয়ে মসজিদে প্রথম কাতারে বসে আছে, অথচ সে এখনো পর মুনাফিক মুনাফিক আছে। এই মুনাফিক এই কাফেরদের তরফ থেকে আমরা এমন ভাবে নিষ্পৃষ্ট নির্যাতিত উৎপীড়িত আমরা সবাই জানি, স্যাটেলাইটের যুগে কারো কাছে আমার জানা নয় যে মুসলমানরা চারিদিকে মার খাচ্ছে, তাই দেখা যাচ্ছে কোথাও বিক্ষোভ মিছিল, কোথাও ভাঙচুর, কোথাও যুদ্ধ, কোথাও আরো কিছু, মুসলমানরা মার খাচ্ছে। মার খাচ্ছে কারা? যারা মুসলমান তারা। আবার শুধু মুসলমান নাম কেউ আসছে, মুসলমান আব্দুল কালাম ওরা মুসলমান নয়, এমন মুসলমান যারা সত্যপক্ষে মুসলমান, যাদেরকে আপনি মৌলবাদী ওই যারা যারা বলে তারা বলে মৌলবাদী বলতে পারেন, যারা চায় যে সত্যপক্ষে আমরা ইসলামকে খাঁটি রূপে গ্রহণ করে থাকব, তারা মার খাচ্ছে। এমন পরিবেশে আমরা আমাদের অবস্থা পরিবর্তনের জন্য, আমাদের পরিবেশ পরিবর্তনের জন্য, আমাদের এই নোংরা পরিবেশকে, দুষ্ট পরিবেশকে ইসলামী পরিবেশ করার জন্য কি করা উচিত, এই পরিপ্রেক্ষিতে আমাদের কি করা উচিত, সেই সম্পর্কে দু চারটি কথা বলব। ফেতনা চারিদিক থেকে উঠেছে, আপনারা দেখছেন বিক্ষোভ মিছিল চারিদিক থেকে প্রায় প্রত্যেক দেশে চলছে, এই শ্রেণীর বিক্ষোভ মিছিল কি করা যায় না না যায়? শুনব সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা বৈধ না অবৈধ? অবশ্য কেউ বলবে বৈধ, কেউ বলবে অবৈধ, এ তো সব জিনিসে যেমন মতভেদ থাকে সেরকম মতভেদ থাকবে। যদি বলেন অবৈধ, কোন শ্রেণীর মিছিল অবৈধ, কোন শ্রেণীর মিছিল অবৈধ, বৈধ এবং অবৈধ? কিছু কিছু ওলামা বলছেন যে শান্তি মিছিল বৈধ, শান্তি মিছিল বৈধ মানে যে মিছিলে ভাঙচুর নেই, যে মিছিলে কারো ক্ষতি হবে না, রাস্তায় নেমে আমি কি করলাম শুধু দাবি জানালাম, সরকারকে দাবি জানালাম শান্তিভাবে, যা আমাদের দাবি জানিয়ে দিলাম সরকারকে, এই শ্রেণীর মিছিল জায়েজ। ব্যাস, যদি এই শ্রেণীর মিছিল সরকার বেরিয়ে দেখে বেরোচ্ছে কিছুই হয় না, মানে সরকারের কানেই যায় না, যতক্ষণ না একটা একটা কোম্পানি আগুন ধরিয়ে দেবো, দুটো গাড়ি পুড়িয়ে দেবো, যতক্ষণ না একটা পুলিশ স্টেশন জ্বালিয়ে দেবো কিংবা দু চারটা পুলিশকে মারবো, যান খুন করবো, ততক্ষণ পর্যন্ত সরকারের কানে আওয়াজ যাবে না, তাহলে তাহলে এই ক্ষেত্রে এই মাসলে হাতে এই স্বার্থে বৃহত্তর স্বার্থের খাতিরে আমি কি দু চারটা খুন করতে পারি না? পারি না। কোন বিল্ডিং সরকারি বিল্ডিং জ্বালিয়ে দিতে, সরকারি বাস জ্বালিয়ে দিতে পারি না? পারি না। নিজের পায়ে নিজের পূরণ ক্ষতি করতে, নিজের নিজের নিজের হাতে নিজের ঘরের আগুন লাগাতে পারি না? পারি না, অবশ্যই পারি না। এই বিষয়ে আমি আপনাদেরকে বললাম যে খবরদার নির্দিষ্ট কোন দেশ মাথায় রেখে বিচার করবেন না, আমভাবে শরীয়তের নির্দেশ কি সেগুলো শুনে যান, পরে বিচার করে নেবেন যে তাহলে বাংলাদেশে কি করবো, তাহলে ইন্ডিয়াতে কি করবো, তাহলে লিবিয়াতে কি করবো, তাহলে মিশরে কি হবে, তাহলে সৌদিয়াতে কি হবে। এখন খবরদার কোন দেশকে মাথায় রাখবেন না, আমভাবে শরীয়তের নির্দেশ কি সেটা শুনে যান। ফেতনা যখন আসে, ফেতনা কাকে বলে, ফেতনা হলো যেখানে বোঝা যায় না হক কোনটা বাতিল কোনটা, হক না হক যেখানে চেনা যায় না সেটা হচ্ছে ফেতনা। আর ফেতনার আসল মানে হচ্ছে পরীক্ষা, আপনার ইমানের পরীক্ষা, এরা করছে এটা ঠিক, এরা নাকি এরা করছে এটা ঠিক বুঝতে পারছেন না, আলিম দল ঠিক না এসার দল ঠিক বুঝতে পারছেন না, এটা হচ্ছে ফেতনা। এই ফেতনার সময়ে কি করণীয় শুন, নম্বর এক, তার আগে আমি একটা আয়াত পাঠ করেছি, আল্লাহ তাআলা বলছেন তোমরা ফেতনা থেকে বাঁচো, দূরে থাকো, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, সেই ফেতনা থেকে দূরে থাকো বাঁচো, যে ফেতনা এলে পরে কেবল তুমি যে নিষ্কৃষ্ট হবে তা নয়, তুমি নিষ্কৃষ্ট হবে তা নয়, বরং সারা জাতি সারা উম্মাহ নিষ্কৃষ্ট হবে, সারা সমাজ নিষ্কৃষ্ট হবে, এমন ফেতনা থেকে বাঁচো। ওয়ালাম আল্লাহ শাদীদুল ইকাব, জেনে দেখো আল্লাহ কঠিন শাস্তি দাতা, ফেতনা থেকে দূরে থাক। ফেতনার সময়ে তার যে করতে হবে, নম্বর এক কিতাব ও সুন্নাহ অনুসারী হতে হবে, কিতাব সুন্নাহ অনুসারী হতে হবে। এরবাল বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াদা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাউইযাতান ওয়াজিগাত মিনহা আল-কুলুব ওয়া দারাফাত মিনহা আল-উলুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাঝে একবার ওয়াজ করলেন, এমন ওয়াজ করলেন, এমন ওয়াজ করলেন যে সেই ওয়াজের ফলে আমাদের হৃদয় প্রকম্পিত হলো, হৃদয়ে কেঁপে উঠল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ আওসিনা, আমাদেরকে বিশেষ কিছু উপদেশ দিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে বিশেষ উপদেশ দিচ্ছি যে তোমরা তোমাদের ভিতরে আল্লাহ তাকওয়া সৃষ্টি করো। তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয়। ভয় তখন হবে যখন আপনি আল্লাহর আদেশ পালন করবেন এবং নিষেধ থেকে দূরে থাকবেন, সেটা হবে ভয়। ভয় তখন পিচ্ছল রাস্তা কারা খালি পায়ে যাচ্ছেন, পড়ে যাওয়ার ভয় আছে, তখন পুরো আঙুলটাকে কি করে হ্যাঁ ধরে ধরে চলেন, এই তাকওয়া। দেখেছেন আপনার ডাঙায় চলছেন, ডাঙাতে ঘাস আছে, এক প্রকার বীজ হয় বা ফুল, ঘাসের ফুল হয়, যেটাকে চোর কাঁটা বলা হয়, চোরের মতো কাপড়ে ঢুকে পড়ে, এটা বলে চোর কাঁটা। ওই রাস্তায় যেতে হলে, ওই ডাঙাতে যেতে হলে আপনি কাপড়টাকে কিভাবে সামলান, যাতে করে হ্যাঁ একে বলে তাকওয়া, মানে বেছে বেছে